بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াহি কুরবানি মুনাফিকুনগে ওয়াহাকাতা মি আয়তাহুগা এবামিহুম হাঙ্গুরামেন নুগস মিতিবেনি মারওয়েদানকামা বিরুং এমিহুম হাঙ্গুরামেন নুনিকুম মিতিবি আদি হাঙ্গুরামাগ মুসলিমুন না গেল্লুমেল্লিবে হিন্দুগে এমিহুম বরং উফা করে এমিহুম বুনেতি মান্নামেন এমিহুম না কোন নুমুগে সওয়াবুন তিমান্নামে সালামে বেচ্চে আল্লাহ মি কুরবানি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু তিয়াবামিহুম কোম্মে থানেগ্গাবি নামাবেস তিয়াবামিহুম না মারু আয়াস হামাকুরানে মারু আন্নানে কোম্মে থানেগ্গাবি নামাবেস ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা এই তিয়াবামিহুম ভারুগাদেং হেদিফাবা কিল্লা তাকেগ্গাবি নামাবেস মারু আয়াস হামাকুরানে তিয়াবামিহুম না ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ মি মুনাফিকুন গাওয়া হাকাতাম মি বায়ান কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমিহুম নাং হেওখামে জেহে হিন্দুবা এওকামেক পরিমাতি আওয়াগুতুগ বুনে এমি আল্লাহকে হাদরাতুন আহারমেন্না লিবুন নিয়মাতেকে আল্লাহকে হাদরাতুন লিবুন নিয়মাতেকে এমি বা ইনতসিবহুম সাইয়্যাতুন দেঙ্গে বা আমি হুনা নুবায়াকামেক পরিমাতি আহিন্দুগা মুসিবাতে পরিমাতি আহিন্দুগা ইয়াকুলু বুনেতে হাযিহি মিন ইনদিক মি কালিয়েগে ফানুগে সবাবুন আহারমেন্না জেহুন মুসিবাত আল্লাহকে রাসূল আল কালিয়েগে ফানুগে ফারাহাতুন আহারমেন্না জেহুন মুসিবাতেকে এমি হেওকামেল লিবে আওয়াগুতুগ ওরং উফা করে আল্লাহ দেবী চেক কামাঙে মিহং কাবুল করে কোন নবায় কামে করে মাতি বাগুত কো মুসিবাত এক করে মাতি বাগুত গা মি কেতে রিওয়ান জি হেবাগুত মিম্বরং ইমাম মান জি হেবাগুত এই মিম্বর কাং ইমান নো এ মিহং মিহং মেবনানি মি কালে ফানু কে ফরাতুন হারম না জি হুনু মুসিবাত কে লা ইয়াকাদুনা কুল কুল্লু মিন ইনদিল্লাহ কালে ফানু ইদাল ওয়াশে এ হুরিহা কামা কি আল্লাহ কে হাদরাতুন আন্না কান তাত্তাকে হে ও কামে বিয়াস আদি নো বায়া কামে বিয়াস আল্লাহ লি উবায়া ফাওয়া কান তাত্তাকে এই মিতাং মুরাদ কি আল্লাহ লি উবায়া ফাওয়া কান তাত্তাকে এই মুসিবাত এক কামু গবিয়াস আদি হে ও কামে কামু গবিয়াস এই আল্লাহ কে হাদরাতুন বা কান তাত্তাকে এবাহি এ কালাং গে মিম্বার ফুলুগা তাকদীর কুরবা ফাওয়া কান তাত্তাকে এই ফামালি হা উলাইল কওমি লা ইয়াকাদুন ইয়াফকাহুন হাদিসা মিবামি হুনা মিতিবি কিহিনে বেফাহিয়ে এমি হুনা কা বাহেন নুইসনে কালে ফানুকে বাস ফুলো এমি হুন কান নুইস নে কিহিনে বেফাতি বিবাইন দি আদিং আল্লাহ হাই কুরবানি মা আসাবাক মিন হাসানাতিন ফামিন আল্লাহ কালে ফানাং হেও কামে কুরিমাতি জেনামা এই আল্লাহ গে হাদরাতুন ওয়া কামে কে এই ওয়া মা আসাবাক মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা আদি কালেগ ফানা নুবায়া কামে কুরিমাতি বেজ্জে নামে বাহি মুসিবাতে কুরিমাতি বেজ্জে নামে এই কালেগ ফানুকে আমিল্লা ফুলুং কুরিমাতি বি কামে কে কালে ফানুকে আমিল্লা নাফসুং মি আয়াতা কুরি আয়াতুক আল্লাহ হে কুরবানি হুরি হা কামে বানি আল্লাহ গে হাদরাতুন এ কামে কুমি আয়াতুক আল্লাহ হে কুরবানি নুবায়া কামে কুরিমাতি বেজ্জে নামে নতা মুসিবাতে কুরিমাতি বেজ্জে নামে এই কালেগ ফানুকে আমিল্লা নাফসুং নে আমি তাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেও কান্তা এ কালেঙ্গে নিসবাই কুরবা ফি আদি নুবায়া কান্তা গে নিসবাই কুরবি খুদ ইনসান আয়া হুরি আয়াতুগা হুরি হাকামেন আল্লাহ গা দো তোমা কাম আল্লাহ হে বায়ান কুরবানি এগে মুরাদ কি আল্লাহ লি উবাফাতি বে হুরি হাকামেন আন্নানি মিতাং মুরাদ কি ইনসানা আতুম ফাইন কুরা খামে গে সবাবু একামে কুরি মাতিবানি কাম কো কুরি মাতিবানি হাম আল্লাহ গে হযরতে মিতাং মুরাদ কি ইনসানা আমিল্লে কুরা খামে গে সবাবু নে এনা মুসিবা কুরি মাতিবানি একামে কো একাং কুরি মাতি কুরাবানি আল্লাহ এই আল্লাহ গে মিম্বার ফুলুং একান তাই কুরি মাতিবানি একগোটাকেস আল্লাহকে মিম্বার ফলাকুঙে নাফিয়েন নয় কুড়িগে বায়ান করবানি এ হুড়ি হাকামেন আল্লাহ গাদরতুন ওয়া কামা মি আয়াতুগে আল্লাহ গাদরতুন নোয়া খামাং দালিলেন নকুরে মি কালিয়ে ফানুগে আমিলে নাফসু ফুলুনে নাফসুন্নে এখান তাঙ্গে দিমাবি কালিয়ে ফানু গে নাফসুগে সবাবুন্নে মুরাদ কি ইনসানা কুরা আতুং কুরা খামেগে সবাবুং এনাং আল্লাহ মুসিবা কুরিমাতি কুরবানি এহেন নামে সেই হাম আল্লাহ গে হাদরতুন আন্না কামে আল্লাহ মিম্বার কুরাবা ফাওয়া কামে ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা আইতিমান আল্লাহ কালিফান মিস্তাকুন্না রাসূলে গতকা ফোনুবিমে ওয়া কাফা বিল্লাহি শাহীদা আদি হেকিদেন হেকিওয়া ফরাতে গতং আল্লাহ ফুদিগেন বে মাইন ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ রাসূল কিয়ামান তেরিকং আদা কফি মিহা হামা কাশাবরুং আল্লাহ কিয়ামান তেরিকং আদা কফি ওয়া মান তাওয়াল্লা আদি এ কিয়ামান তেরিকং মুহুন আমরা আলা ফি মিহাদান নার ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ফা তিমান আল্লাহ কালে ফান ইবামি হং মাচ্চা ফার বে রিগ গতুগা নফন ওবা মে কালে ফান এমি হুম মুন আমরা আলা ফি এমি হুন নাশেগে সাজা বে সতি কালেক ফানু এমি হুম গমা চফার গরি কম গতি মান আল্লাহ নু ফনু বামে বাই কালেক ফানা কি এমি হুম ফাহাতুম দুয়া বে কালেক কম গনুয়ে এমি হুম কুরা কান তত্তব বাল্লাওয়া ফারাতে কম কালেক ফানুয়ে কালেক ফান নসিহে দেবাশে নসিহে কবুল করুন এই এমি হুম কম কে নু কফিয়া হাম এক সাজা রে সুরি হাম এমি হুম না ওয়াইকুলুন তাআতুন হাম মুনাফিকুন গওয়া হাক ওয়াইকুলুন তাআতুন ফাইদা বারাজু মিন ইনদিক বাইয়াত তাআইফাতুম মিনহুম গায়রা আল্লাযী তাকুল এবামি হুম বুনতে কালিগ ফানু গ আমর ফুলাং হারবেন কি আমান গান্নাম ওয়ে এ কালিগ ফানু গ কুরি ফুল মাতি গ এমি হুম তিবে হিন্দু গ এমি হুম বুনতে কালিগ ফানু গ আমর ফুলাং হারবেন কি আমান তেরিবাম ওয়ে এ কামাকু ফাইদা বারাজু মিন ইনদি কালিগ ফানু গ আরি হুম এমি হুম নিকুমে গেন দা হিন্দু গ বাইয়াত তাইফাতুম মিনহুম গায়রা আল্লাযী তাকুল কালিগ ফানু বিদালু ইচ্ছেন নুম এহেন ইচ্ছাকং এমি হুম গ কাম বদল কোল্লে নুয়াতা কালিগ ফানু এ বিদালু বাসফু বাসফুলং এমি হুম ইনকার কং এ বাসফুল ফরগাস দেতে এমি হুম এমি হুম কালিগ ফানু গে আরিহুন নিকুমে গেন দা হিন্দু গ কালিগ ফানং হাজু কিয়া কালিগ ফানু গে বাসফুল তাকা জো কু জাহে হাদতে এমি হুম একাম কালিগ ফানু কুরি ফুল মাতি গে এমি হুম তিবে ইরুগা এমি হুম বনেতে হারম কালিগ ফানু গে আমরা ফুলা কিয়া মাঙ্গান নামে আল্লাহ হে কুরআনি ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন এমি হুম গে কুরআন কান্তে এমি হুম গে বনা বাস্তাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবাই ওয়াং হানান ওয়ানে ফাআরিদ আনহুম খালিগ ফান আমি হুকিবে মুন আমরা এলা ভাষে ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ইয়াদি আল্লাহ ওয়াকিল কুরা ভাষে ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকিল কুরা ফারাতে কি গতুন কানাগে ফুদে আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন ইবামি হুম কুরআন বিসনা ফি কুরনু কুরানি হাইয়ে ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা এ গুরওয়ান আল্লাহ নু ফারাতাকুম বিনামা আল্লাহ নু ফারাতাকুম বিনামা ইফাতুম ওয়ারাগ গিনাগুনা ইখতিলাফ এমি হুন ফেনুনি এমি হুন্দাওয়া করি কালিফানো হাদ্দা ফাইন চেক কুরআন আকি আল্লাহ রে কুরবানি আল্লাহ নু ফারাতাকুম এ কুরআন বি নামা এগে দেখলে নু জেহুনি ইখতিলাফ তাফেনুনি হে তাআরুফ তাফেনুনি হে আর আর মুন তাফেনুনি হে গা দেখলে নু জিহে তাফেনুনি হে মিউম না আল্লাহ নু ফারাতাকুম ওয়া নামা একাম মি কুরআন গ বেসি ইখতিলাফ এন নেতে তাআরুফ এন নেতে কুরআন আকু এ দালিল কুরআনি আল্লাহ গ হযরতুম ওয়া ফতেক কামাশে وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به أميهم غاتا أمانكم خبر نوتا بيرويركم خبر أميهم غاتا أنما أن هندو أذاعوا به فتراي رجل تريغ فتراي خبر سركم فنو بابا ولو ردوه الى الرسول والى اولي الامر منهم اميهم الله را ادي علم رنا كاموگه اهل ورنا ايتي رد كورينا ما اكن رد كورينا ما ايرون اميهم گه ترين علم رنا اكن اكاموگه حقيقن انگوني مي خبرن انار مي تان مراد كي ميهم گه غات خبرن انار يگه حقيقتن نو بنا فاتورته فاتورته اميهم এহেন নামাবেস আল্লাহ রায় কালাঙ্গ রাসূলাঙ্গ বহি একালেগ ফানু গ গাতক গস এ ওয়াহক রাঙ্গলা এ তাহুগি উক বেলি নামা নুয়াত ইলম রিং গ গাতক গস এমি হু এ কামুগে আহলু রিং গ গাতক গস কামুগে হাগি গাই ওলম ফিলওয়া বেলি নামা এ ইলমং এ দে এমি হু নুয়াত ইলম ওয়েরিন না এ গ তেরেন হাগি ইলম গ আহলু ওয়েরিন কিয়া ওয়াগেন তিবি মি হু তান্দর ওলম ফিলা মি হু না এ গুনি হে এ গ হাগি গাই রাঙ্গলা এ কামু কহেন নু এমি হু হেদি ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان الا قليلا الله قدرميا اكلان رحمت يا بامي هم چنوا نما تي بامي هم ترين گينا مي هم شيطان اتباوي الله گ رحمت نے تي بامي هم شيطان اتبانو تي تي بي تي بامي هم تر مد با کو فيا وا گينا مي هم شيطان اتباوي الله گ رحمتا اكلان درما انت كن تي بامي هم چنوا نما دين الله يقرن فقاتل في سبيل الله الله گ موگا কালেগ ফানু হাঙ্গুরাম কুরব বারে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক কালেগ ফানু গে নাফসাম মেনুই তাকলিফে নু নুজসেনে কালেগ ফানা কালেগ ফানু গে আমিল্লা নাফসান মেনুই কালেগ ফানাকা তাকলিফে নুজসেনে muradaki kalege fanaka suwalen nukurewene kalege fanuge ashabe kalunna behegotak kalege fanuge ashabe kalunna behegotak kalege fanaka suwalen nukurene mihun hangurama kuryas nukuryas kalege fanu hangurama kurawware kalege fanu hangurama kurawware kalege fana ehu kalege fanuge ashabe kalun hangurama kuryas nukuryas ekama behegotak kalege fanaka suwalen nanane kalege fanaka suwalen nanane kalege fanu kurawwa kamaka medumenuwi kalege fana suwal wa la tukallafu illa nafsuk muradaki kalege fana kurawwa kamakum menuwi kalege fana ka suwalen nanane wa harridil mu'minin adi mu'minunna hibbar devare kalege fana mu'minunna hibbar devare hangurama age hibbar devare men nasihat teri vare emi hunna for devare kalege fana asallahu an yakuffa ba'sa alladhina kafaru ekashigen ve allah subhanahu wa ta'ala kafaru wi mistakunge taklifu etiba mi hunga kiba indur kurum muslimuga kiba indur kurum ekashigen ve wallahu ashaddu ba'san wa ashaddu tankila azabuge gotun adi badalu hippemo gotun allahuma waruga devegen ve allahuma waruga deve godigen ve kalege fanu emi hunna mu'minunna hangurama hibbaru devwashe erun e hangurama ge zariyan e kashigen ve allah subhanahu wa taala kafarun ge taklif tan wa takafarun ge bahar tie ba me ge ben kandwa kafarun ge bahar kandwa e kashigen ve allah subhanahu wa taala sababaki allah subhanahu wa taala i bahar gadave bahar pulu gada e wadigen wa adi badale hippe un waru gada farate man yashfa shafa'atan hasanatan yakul lahu nasibun minha wa man yashfa shafa'atan sayyi'atan yakul lahu kiflun minha heo shafaate vejjemiha egen hissang ena vesli bene miha kattaka heo shafaate vedini ena egen hissaili bene egen hissaili bene adi miha kattaka nubay shafaate vedini nubay shafaate vejjiya hama ena ves egen bayelli bene shafaate tervi miha ya murada ki rangalo shafaate misalaka miha kafafu samang adi allahu ka hadratun dennevu ei shafaate tai miha kattaka ko deve shafaate ei hama e fada miha ka maaf devu mang edi miha ge kairin denne mu rangalo shafaate e gotat dannawa miha ya e shafaate teri wa miha en egen hissa elli bigen ve murada ki ena sawab li bigen ve egen adi hama e fada nuba shafaate vejje miha ege maane ki misalaka wakalatu kan kurum vese ge teraddan wakalatu kan kurum nuba wakalate ena haggunun etchen enan hoda adinu mattaka masakkai kurum enan haggunun etchen enan hoda dinu matta kama sake koddinu miyaku enan ebengi enan haggunu akam ves inu ba shafaate vede enan ege bayelli bene ege bayen ena ves libene enu ba shafaate teri miihaya ege bayelli bene ege murada ki enan ege azabu libene enan ege azabun baye libene wa kana allah ala kulli shay'in muqita adi allah subhanahu wa ta'ala ai huriha kamegge macha faare odigam wa raskalange وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا كَبَامِيهُنَّ سَلَامُ كُرَوِجِّيَّا فَحَيُّوا بِأَحْسَنِ مِنْهَا إِكْ جَوَابْ تَبَامِيهُنْ دَيَشَيْ يَبْرَهِيَوْكُ أَوْ رُدُّوهَا نُوتَ إِبَرَدَّيَشَيْ مرادكي تبامِيهُنَّ مِيَقْ السَّلَامُ عَلَيْكُمْ مَيْبُنَ فِيَّا تبامِيهُنَّ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ إِتْرُكُ اللَّهِ إِبْرَهِيَوْكُ جَوَابْ دَيَشَيْ مِيَقْ تبامِيهُنَّ سَلَامُ كُفِيَ إِبْرَهِيَوْكُ جَوَابْ دَيَشَيْ den evrahiya ko jawab mu devjiya emme kudavegen evaradde re jawab ege mane ke assalamu alaikum wa rahmatullahi yakun fiya wa alaikum assalam wa rahmatullahi evrahiya ko nu devjiya hama evaradde she inna allaha kana ala kulli shay'in hasiba hama karhun allah subhanahu wa ta'ala yi huriha kamegge macha hisab ballawa farate huriha kamegge hisab ballawa farate ekalange allah la ilaha illa huwa hamakarhavarun allah subhanahu wa ta'ala ikalaange fiyawa alukambe mu haggwegen wa ehin evsilaha kunu wa farate layajma'annakum hamakarhavarun tiyabamihun allah jamaaku ikalaange jamaaku rawanate ila yawmil qiyamah qiyamah idwaha la raiba fihi idwaha ki idwaha medu evshakken wadwahe idwahum mahsharuge maidana tiyabamihun hama yaqeenu vese ikalaange jamaaku rawane wa man asdaqu min allahi haditha allah bure wakin tiyaduweri farata ki kaakwaye Allah wahi kurawani hama yaqinum vesti abami hun qiyam iddohuga mahshar ge maidana jama kurawane Allah bure thidwari faraten nete আল্লাহ বরতে দুয়ারি ফরাতে নেতে ফামালাকুম ফিল মুনাফিকিন ফিআতাইন ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু ফামালাকুম ফিল মুনাফিকিন আতিবামি হুন্না তিয়তিবি কিহনে বেফাহিয়ে তিয়বামি হুন্নাং আয়সাওনিকুম মাউলুমাতেন হেয়ে ফিল মুনাফিকিন মুনাফিকুন্না বেহেগতুম ফিআতাইন এমিহুন দে জামাত কাবহেগেন দিয়ে এমিহুন গে বেদে জামাত আল্লাহ সুবহান ওয়া তাআলা কেনাং মা কুফর তুমি গতেরিয়া দু কল্লাবা ফাওয়া মিহা হিদায়াত দেখকে উমত কি বামি হতি এদেনি হে গিয়ে ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা আল্লাহ সুবহান ওয়া তাআলা মা কুফর দালা ফি মিহা এবহি মা কুফর তুমি গতেরিয়া দু কল্লা ফি মিহা দন্নাহে কালে গফানাকং এনে দেন মাগেন নু ফেন্নানে ইতো থে তো মাগেন নু ফেন্নানে এনে দক্কানে থে তো মাগেন দেন কালে গফানাক ফেনি ওয়াডা নু গন্নাওয়ানে ওয়াদদু লাউ তাকফুরুন কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া এমিহুং এদেতে তিয়বামিহুং বাস কাফার উইনামা কিহা রাঙ্গালো হেইয়ে এমিহুং কাফার উই ফাদান এমিহুং এদেতে তিয়বামিহুং বাস কাফার উইনামা কিহা রাঙ্গালো হেইয়ে এবামিহুং কাফার বগেন এতিবি ফাদান এগোত তিয়বামিহুং বেজ্জে কাম গাওয়ানা মা ফাতাকুনু নাসাওয়া আয়রুন তি হুরিহা মেবানি হামা হামায়ে এমিহুং নেকে তিয়বামিহুং নেকে ওয়ানি হামা হামায়ে ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া ফাহে তিয়বামিহুং এমিহুং গতেন রাহমাতেরিন নাহাদাশে রাহমাতেরিন নুহওয়াশে এমিহুং গতেরেন হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ আল্লাহ গমাউগা এমি হিজরা কফুমা দান দে মিগে দে মানে কুলেবে এম মানে কি মক্কা গে মুশরিকুন না বেহে গত এমি হুং গে তেরেং এবস কাহার একবার ওকতে বা আমি হুন নো হাদাশ এই এমি হুং হিজরা কফুমা দান দে বাহি ঈমান বে হিজরা কফুমা দান দে আনে মানে কি মক্কা গে হিজরা নু কত্তি বি মি হুং হিজরা নু কত্তি বি মি হুন না কি সে কোরেন কাম কতে বা আমি হুন বালারে এমি হুং হিজরা কফুমা দান দে এই হিজরা কুরুম গে আমরু দেউন হিন্দু গে হিজরা নু কুরি মি হুন না কি ফা ফেরেন কাম গা আল্লাহ মানে কি কুরআন কো বায়ান করা গায় ফাইন তাওয়াল্লাউ ফাখুযূহুম ওয়া কুতুলূহুম হাইসু ওয়াজাদতুমূহুম দেনে বামিহুম কালে ফানুগে নাসিহাতাম মুন আমরা আলা ফিনামা এবাহি মুশরিকুম কালে ফানুগে দাওয়াত কবুল নকো ফিনামা কাগে মুশরিকুম ফাখুযূহুম আমিহুম ইফাশ ইফাগান নাহরে ওয়া কুতুলূহুম আদিকাতুল কুরআন আমিহুম হাইসু ওয়াজাদতুমূহুম আমিহুম ফেনুম তানাকু ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা আমিহুম গতেরিন কালে ফানু রাহমাত তিরিয়াক আদি মাদাদু গারাকুন হাদাশ নু ইফাশ নুহওয়াশে মিহুং গতেরিন একুয়ারিয়াকুয়াস আদি মাদাদ কুরআন মিহাকুয়াস কালিফানে মিহুং গতেরিন নুহওয়াশে মি মুশরিকুন না বেহেগতুম হাঙ্গুরামা বেরি মুশরিকুন না বেহেগতুম মি আইব্বা ওয়ালে ফামি আনি এই এমিহুম ফেনুনু তানাকুন গাতুল কুরআন এই হাঙ্গুরামা বেরি মুশরিকুন হাঙ্গুরামা বেরি মুশরিকুন আমিহুম ফেনুনু তানাকুন গাতুল কুরআশে আয়াত গামি আনি এমিহুম ফেনুনু তানাকুন তেবা আমিহুম আমিহুম ইফা গাতুল কুরআশে আদি বাকারা সূরাতে গেছে বই ফাকুতুলুহুম হাইযু সাকিফতুমুহুম এমিহুম ফেনুন তানাকুন তিয়া বামি হামিহুম গাতুল কুরআন এই হাঙ্গুরাম বেরি মুশরিকুন এল মেরি মিদালওয়ানি তাঙ্গ এই হুরিহা মুশরিকুন নে নুনে এই কি এই হাঙ্গুরাম বেরি মুশরিকুন নে এই এহেনি হে মুশরিকুন হাঙ্গুরাম নুনি কুমতি বে মুশরিকুন এমিহুম গে গেদরবাদ এমিহুম গাতুল কুরআন ইসলাম দিন আঙ্গ বা ফেন নেই এঙ্গো মি আয়াত গ মুরাদ কি এই হাঙ্গুরাম বেরি মুশরিকুন মি হিসাব দে মিরে কুল কল্লা জবাব দেন ema deng baaki ora ko teng ena ke faata ko kama ko muda ema rabbo sakara vejjiya ena thandor olun fila warang ena ge sikundi ge beenung gos fi kama ko wanya ena alum budu was kuran jiya alum budu was kuran jiya ei buddhi fila di un ei budu ge lekan ta tauteren kame ni dume ke ama fada budu ge lena buddhi fila gos fiya aa ehmima ena den kama kunudana baaki dera kuwate baaki dera kuwate ena kama kunudana kuraka ehmiya ko jiyani iswa ehmiya ko baaki ba adha kuran je e yaslo nan go taki aa ehmuna fimiha gana madu baati ehmuna fimiha gana madu baati ena namadu ko baaka dekki miha gana madu baati lwa ehm ya ko is kuran ji hene iswan ji hene hem bejji ya den e war gami hunne kuri sab gati benji he enu masare ki yaro benu be ko ya ko sa imam adi man tan ifan benu mani en name se na kan namatun ko imam ya hedi ya kas islah ko de kas nege e fatami hun imam adi ma ge tibe gen wana hak gen wana me hun e di ma ge tibe ka e di ma ge tibe ji hene sura hadis ul quran li yalini minkum ulul ahlam tabami hun tan dur dan nami hun timanna timan kare fa na di ma ge tibe she mora timi hun danna miyung ei namadun imam miha kurak kurajja islah kodden ege waru mihun tibenje yani kuriga imam miha dimaga enu kama kunu da ne bay mihun ama eta e dimalang e ba arang ulah ma bestane dore nu danna mihun ba waru asa ko muskuli kurada ba ko swal pan dekhi ne gato wahide nune namaduga wahaka dekkumani mana kurabwafa namaduga wahaka dakka fiya namadu batilwani aibba wale mafahuga ege kurin batilennuwe ei waqumu lillahi qanitin e aibba wale mafahuga asabe kan vidalawani den namaduga wahaka dekkum mana vijje namaduga den wahaka dakka fiya namadu batilwani majburu halate vesne namaduga wahaka dekke ene halate nei namada oh maomo munge namadu miha ma poriwar ho ya ginu sangalo dengoti ena ge fahatu ge ena buddhi hingajje wulune mihe ge fahatu ga namade sofhay no ana wulune ikkan eti den tyo tinne ye gifa den tihiga eti fahatang emurgen bayngil mer vidalo fahatang emur je namade batilwane macchab beles namade batilwane kamu bayngil mer vidalo bahuri namade ma kurwa he wan macchab bala fiya batil nuane hamay go ta fahatang emur belias namade ma kurwa he wan batil nuane bayngil mering e bahuri vidalo fa ei kontanaga oh ishara namaz ko hudde ishara me har salam ko ishara tum jawab de a namaz ko re rasulullah se ishara tum jawab de ba sahabe kalam namaz ko re fa dem misal ka rasulullah sallallahu alaihi wasallam namaz ko hunna wa fa fahatan e buri wada gen ishara kurawa kan nu jihe ne namaz ko kale fa na feni wada gen e fa hai kuri mati fenna hai kuri mati fenna hai kale fa na feni wada gen e fa hai fahatan e buri balla ke kale fa nu jihe namaz e mujizat e kali fana fahi feni wada gana kuri mati fenna hamai kane namaz hamai kane namaz a komme kas den ena wudu lenne ena bo seji kama banya ena ge wudu gelle ena den ege fahum kura bay subhan wanata den ne ko ge tere ge den ti oti vefa den mi haro ge ena ta den e kuni ma den e kan kok gennwa ਆਕੋ ਕੀ ਹੈ ਉਹ ਨੂ ਜੀ ਹੈ ਇਹ ਦੋਸਤ ਹੋਗਾ ਨਾ ਮਾ ਦੇਂਗੇ ਨਾ ਨੂ ਜੀ ਹੈ ਨਾ ਕੁਰਾਕ ਨੂ ਲਿਬੇਨ তিম্মিহে কি গেলাম মানে উফলি ফাইয়া গেতে যাই আনিল মাজনুন হাত্তা ইউফিকা বুদ্ধি ফিরা গো স্বামী হা এনা বুদ্ধি সারে আমি বান্দেন এনাগে এবস কামে নুলি উবে এবার এঙ্গে মিহি বাইরে কোনো আনে তাই না ইস্কুরা কাপড় তাম এখান এবার এঙ্গে এনা বা কাং হে এমে এনা ইস্কো কেন আর আয় বাই মিহুন তিবে না মাছ গাড়ি গেছে বা মিহুন তিবে এ পাকিস্তান বড় মুড়া মুড়ং এর রয়েছে আম কমে দোয়া কো আসুর না মা দেখাম কো এনা বানি সালে আন্দিন মাফা হুগা থেড়ে গানে বেটি থেড়ে গানে ফা বেটি থেড়ে গানে ফা আঙ্গাই ফোন তাকে নেরে ফিটেন নু কান্নে গে আদি এ আদি ফিটেন নু দিবে হিম বলনা বলানি মেন দে উন কান্নে গে তো এ গো তো বানিয়ে না দেন বার গিনা মেহি ফাটটা যে হে কোলক মন রাঙালো কা গানা কা তিন হাতার মিনিটে বার বে ফাহাম রাঙালো এ ফুরতমা এবস রিওয়ায়েত ইলমেরিং ওতি গামু থিতি সাবিত ওয়ানাম ইলমেরিং হেন বিদান মানে দেন ইবনে আব্বাস কে বাস পড়ং হুজ্জাত কান ওয়াসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মি হাদিস রুগেন না ফে নানি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আউদা তিমান কারে ফান আমর কুরে গে মানি হাইক গুনা মানে গে মাচ্চা সাজিদা কুরাবা এগে তেলে গে নিক কুরি এতান মু হামে একানি এগেন দালিল কুরানি নিক কুরি দেন নিক কুরি দারু গে ইচ্ছে তাহরুজ্জা নামাজ মেদু মাকরু হায় এন মত মি হেন হেন মুলিম বসুরি মি হুঙ্গারা আইয়ো ইল মেরে বিদাড়ি নিকুরি ধরুক এচ্ছে তাহার নামাজ বাতিল বাঞ্ঞা ফাটুল কান্ডা আর হেজে মুন্ডু কান্ডা আর হেজে কাকু কাকু কাকু যাসা ও কাকু বাস যাসাং ইনে ও আওর আগে তে আগে বেশ মানে মি আওর আগে মাসালে আগে তার মি ইখতিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস প্রথম বেশ ইখতিলাফ ফাফা নামাজ কাণ্ড এই আওরাত তো নত আওরাত নুন তো এ ভারি তা আর তো আমি কোন রিওয়ায়েত তা ইখতিলাফ এখন মিয়া কাছ দেন তা কিহা জেহেল মাকু নেই মাসে গিনা ইলমের বিদার বা নিকুরিম বাই জাসা রে তা কিহা তার যে কাছ মাসে তে রাজি হতে কি নিকুরিম বাই জেহুনি মাফু দেন নিকুরিম বাই জেহুনি মাফু দেন আনে বাদি তা কিহা তার ইয়াস এই নামাজ বেশ বাদলেন না না নিকুরিম বাই জহুন মাফু দেন দাঁড়ানি বেজি হামে এং হুকুম এং আংহে না কাজ ফিরে হিনা কাজ আংহে না কাজ ফিরে না কাজ এং হুকুম দেন কাবড় কই না কাজ আবেন নুলি বেন এই দুয়াস দেমি গেম বে কম মে দুয়া কোল বেস গিয়া আমি গায়ম বে পুরে এ নাকি দাঁড়ানি হাওয়াল বেজি অতি হাওয়াল বে দেন কাবড় কাজ আবেন নুলি বেন কাম কান নেই আসে এ কাম কো এতি গিয়া আমি দোগে না হাক গো নাকি বলুবা এ নাকি হেও কান তাকু আদান ও ওই জে নাকি হেও কান তাকু অনেক কা দেন জি এক বেরি ফরাত দেন জি কাবলগো আজাব লিবেন কাম কান নাই সবাব কি কাবলগো আজাব মিথা তিন হাতার দুয়াস পাম বসে নাগে দারানি মিয়া কোদা কো ফানতা এন নো দারান্য কি ফাফে এন নো বিয়া এম কা আজাব এন লিবেন এন নো আ দারান্য কি ফাফে এন নো এই মি হে গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারে ডাঙ্গের কো দে ফানো কো সই দার নমর কো ফানো হারে কো দে ফানো সোনে তো ই দারান আর মি গে আসলে কি হাওালু মি হে কো বেজে ওতি নি মে ফাউরিয়া কা মি কো হাওালু জি আদি গাইতি মাগে মি হে কাম গনু ইয়াস গাইতি মাগে মি হে কাম গনু ইয়াস এ সালান যে হমেন নুয়ে সালান যে হুম তিম্মি হাকা মেনু হুদ্দা গেন নুয়ে বি তাঙ্গা কিয়া কিয়া হওয়ানি এ প্রথম সালান যে হুম কি এবার আয়ে বুহুরি কামেন এই মিহাগে মুনমাতিগে ওয়াকি দেমুন এইয়াসলো হাগিয়াতুগা জখম তাহেকে হাদিস কুরবানি মুনমাতিগে লেবে জখম তাহেকে গিয়ামে দহ গেলা কোন হুননা নেবেন না মিহারো এগে মিয়ন্না কথা কি বাকি এতনা কান্নুন হামে কেন ইশারে কুরআনি আল্লাহ কানি মাফুল কি কম মেতনা কা ইশারে করুন এ তাওহীদ দে দে মাকসুদ এ ভাবে এক এ মাকসুদ কি তাওহীদ কল্লে ইশারাতে ইক্কাওয়ান তাকামা কল্লে ইশারাতে আনে মাকসুদ কি ইন্দে শয়তান বর বড় উন্দাগু কাম কাবে আতিয়া তাং ইন্না মিহা ইংলি ইশারে কো কুরআই শয়তান এ শয়তান আ দে নামা দা হুন ইনসান আইগা বাঙ্গে গোয়ে বাগতুকা দুয়ে ফাদে আমানি মেয়েরাং আদে আনেতা গামাই দেয়ে বাগতুক অনেক কাবেস দে এনা আদি দা গইবে সে বসি বা কুরা ব্যাফা আদি সুরুগা ব্যা বের কুরা মুন্দা আওয়া এবার কালে হু দুরাত দুরাত ব্যা বের কুরা মুন্দা আওয়া অনেক কা গামাই নি মেয়ের আদে আস ইনসান আই ক্যারি গেনা হুটে আদি খাস তাকো দেমি হুগে দেতরে কে জাগ হই যায় দেতর বান্নান কামা মুত সাফুগা দেমি হুগে দেতরে কে জাগ হই যায় দেতর শয়তান বান্নান কামা আই তাফাত ওয়া তরগে ওয়াসওয়াস তেন আল্লাহ দেন কামা ওয়াইফার নামাজ শাক্কু কল্লুয়ান কামা এনা কুরাউনি কি তার রাখ কই কাম বেসে না নেগে বার দে ইংলি ইশারা কুরার গেন বড় বড় দাও কামা কাবে বড় বড় দাতি বে না ইংলি ইশারা কুরার এবেন রিবাহ আছে হাদিস বলে আছে মিদে মাকসুদ ইনি দেন অনেক গত বয়ান বে ফা এই হাদায়াফুর ইচ্ছি হুস হুস হাদায়াফুর ইচ্ছি মাউলু হাদিস মাউলু ইচ্ছি এদিন হাদিস মাউলু হকম বেগত বেশ এই রসুল্লাহ সাল্লাহ ইসলাম বেহে গতুং আদম আলী ইসলাম জামানু গেহদি ফরু হুরি দেখেই ফরু হুরি হাবা হাক তাহে কি মাউলু ইচ্ছি সব কি এক ফানুকে নামফুল ইব্রাহিম কে ফানুকে কুরিয়া কুনাং গানে ফেন নেই সাবিত ওয়াকান নেই ইব্রাহিম কে ফানুকে কুরিয়া কু ইব্রাহিম কে ফানু কুরে বিদুয়া এ পরতম বিসনা আলিম চেঙ্গে রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলান এ এ দোয়ায় ইব্রাহিম আলাইহিস সালাম কে এ দোয়ায় হাদার উস কলা কো এমি হুঙ্গে তেরেন রাসূলা কো ফোন ওয়ান দে ইয়াতুলু আলাইহিম আয়াতিকা বকরা সূরা তো গে নি ইব্রাহিম আলাইহিস সালাম কুরে বি দোয়া এই এক এক নতিজা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাম কে দারে কোন ফোন ওবু এই ইব্রাহিম আলাইহিস সালাম কে দোয়া গে নতিজা এ দোয়া এ ইব্রাহিম সালাম কুরে বি দোয়া কুরআন কো বায়ান বে ফা আ এম এগে কুরিয়া কুয়ে কালিয়ে ফানু কে নাম ফুলু নুয়েস নেই দেন এ হেরি মুনুয়েস কালিয়ে ফানু আন আম উডে বি মেতি মঙ্গল লন হেদ দেবি মে মিস তাকুম বেস আল তাকুম বেস নে হেদ দেবি মু হে কালিয়ে ফানু আন আ এ তি ওতি ফরতম ইলমের মিদাল মানি এগে ইদি কোলারে আসলো অতি এই মিস তাকুন নু আন বে কালিয়ে ফানু বেস আল্লাহ মু হেদ দেবি এন নন্ত মিস তাকুন না টাকা এ অতি কালিয়ে ফানু ফোন ওবি এম মিস তাকুন নু আন বে কালিয়ে ফানু নে হেদ দেবি এ কালিয়ে ফানু আন মিস তাকুন নে হেদ দেবি হে ইউতি হাদাফ হাদিস কা মানে মাউদু হাদিস কা আই মুলিন মাউদু হাদিস এ আদম আলাইহিস সালাম এ কালিফান তাওবা এ বড়া গে কালিমা ফুল কুরআন গো বে বুনানি এ কালিফান তাওবা এস বড়া গে তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালিমা ফুল এম বেসে বুরি তাওবা ইউতি আল্লাহ কালিফান ইলহাম কো দেবি দোয়া কালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এ দোয়া ইউতি আল্লাহ ইলহাম কো দেবি দোয়া ইন কালিফান তাওবা এ বড়া গে তি একামাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম ফুলুন না এরি এবাহ কথা দেখে ফেরি දිවෙහි මේ කැසියර තුගස නානේ වාකට වරගින වාකට හදේපාන වන උඩ දෙමෙන්න හෙද්දෙවි මොය මුලින්ම උදු හදිස් හදා පුරි හදිස් දෙවිය පුළු ගයා කෝරලියනුගේ බොම්බි ඵලි ගේ දෙමෙදු ගයා උරියතනෙක් ගස්වර්ගයේ ගුරියා දොරකොලක් ගයා මොහම්මද රසූල්ලායි ඒ බ්‍රලෙවින් හදා පුරි එච්චේ මේ මුල ඉන්දියාගේ මුල බ්‍රලෙවින් හදා පුරි හදීසෙයි එමි හුන්දන් රසූලයන් අලුකම් කරන්නේ රසූලයන් අලුකම් කරන්නේ එමි හු කොම්මෙ මිස්කිතක් ගෙන්නානේ මස්ජිඩ් නවවිගේ ඉන්න ෆෙහිකුලෑගේ බු ෆෙහිකුලෑ වෙස මෙහි මලකම් කරේ එමි හු ඊවා කාලේ රසූලුල්ලාහ සම්ලම් වැසින් කුලේ කේතන ෆෙහිකුලෑ වෙස අලුකම් කරේ හැම සීදා ඒ මුන්නාරා ඒ ඩිසයින් එකේ ඉන්නානේ මුන්නාරවස් ගුබ්බු එසකදී ෆානුගේ ගබ්‍ර ප්‍රමතිගේ ඇඳේ ගුබ්බු ඒගොතන් ඉන්නානේ මිහුන් අලුකම් කුරානේ අම රසූල්ල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් නිසේ ඉන්සාන් නුව නූරුන් හදීෆා වබේ කලකේයි මරෙව්ස් නුවේ මුරිහාතනකන් හාසිරු වේ මුරිහාතනක එමිහුන්ුණා එමිහුන් හදා පුරෙච්ච එමිහුන්ගේ හදීස් එමිහුන්ගේ ෆොයිත්තකුන් අලගොන දෙකුණින් ඒ හදීස් තන් අවමි දිවි සීරතුගේ කියා හදීස් එමිහුන්ගේ ෆොයිත්තකුන් දෙකුණින් ගිරා කුරුංගේ හැමගාමස් නමාතුක ගෝස් කන මිහුන් ගුරේ ගිරා කොප්පදී මිහු කොණ්ඩත ගිරා කොප්පදී උන් ඒ මනා කුර වැ හොති ඒ නමාතුක පුරිහම සවාබුන් උනි වෙකෙන් දා කන දෙම් මිසාක මිහ කොෂෝව ගිරා කුරුං ඒ ඉදෙන් එබ්බස් රිවායත ෆෙනි ෆෙන් නෙන් එකම කා බෙහෙ ගොත දෙන් අද අදබු අදබා හිලාක් පර දෙන් ඒ වරපු නේ අදබා හිලාක් තම ඒ ඉන්සානගේ මායි කුර වැ ෆවා වෙයි හාසක මුස්ලිම් මයිකරෝ වැෆාබ එහෙම එමිහුන්ගේ ගෑමතින් ගිරාකෝ පෙහෙන්නම ضروري حالتෙක්ක මස්සලෙන්න ضروري حالتෙක ගොතුන් ඉමාමීහන් එබෙන් හුද්ද දෙවැෆා ખુතුබා කියන් ඉන්නයි රුග ખુතුබා කියන් ඒ ඉමාමීහන් අසුසුන්නයි වෙගෙන් වාගොතකි ඒ වාගොතන් අවුන්තාම ખુතුබායන් හැම ඉමාමීහා ඒ එම්ම සුන්නයි වෙගෙන් වාගොතකි දැන් මිසක මිතාමිනන තන් කොල කුරින් අවුන් කන්නේගේ නන්න බෑගඩිර කුරින් ඒ දැන් මිසක ෆාරගල දාන ඉමාමීහා නෑ ස්ථානෙ ටිකම මකරන අසුදෙන් රසූලුල්ලාහ සම්නික වැඩ ගන්නවනි හැම යන්න ගොතන් ඇසික දෙපානු සුන්නතේස්න කුරවාන හැම මෙම්බරන් අර වැඩ ගන්නවා අමිහාර සාරම් පුළුක සින්නානේ ගොතන් අදි අලගොන මෙන් ජාමියාක සම ඉමාම් මිහා වන්නනම අන ඉමාම් මිහා ඉන්නන ખાસත් දොරෙන් ඒ දොරම් වදිකෙන් හැම මෙම්බරා ඒ ගොතුන් ඉමාම් මිහා අන්නේරු ඉමාම් මිහා හුද්ද මියුගේ කොණුත ගිරා කොප්පදියුන් එනුන් ගොතන් නීනාන තයි ඉමාම් මිහායක එනුවා ඒගොතු මජබූරි හාලතෙක්ග මිසාලකත් කුරිගෙන් තංකොලක දියුමට්ටකා දියුම්මස්සලෙන් දෙහෙවෙන් ඉල්වෙන විදාරවනි සෆතබ්බ සම ඉෂීන්න වෙජෙන මෙ පුරිහම කුරමුන්නේ ඒරුන් ගිරා කුරා කස්නු ජේන ෆහුන් අන්න මිහා කුරියන් අරාක නුජේ ඒ ආමෝතෙක් ගෙන ෆහුන් අන්න මිහා ෆහයි කුරින් අන්න මිහා කුරියොන්නා අලිස්රා සූරතුවේ ඉතම වන 5:4 آمی آیتو گا اللہ حکروانی وستفزز من استطعت منهم بصوتك و اجلب عليهم بخیلك و رجلك و شارکهم في الاموال والاولاد و عدهم می شیطان آگے واحقا می اینا می انگانی اللہ سبحانه وتعالی کھلے اکل دانو گن و امی ہوں گترن کھلے اکل دانو گن و امی ہوں کھلے گا اڈن اینا کسی کنڈی آوارا کل بلا ہے نکام کھلے گا اڈن اے بہی اینا وسواس لیا دیگن සිකුණ්ඩියා ඒ අල ඇතිගෙන නිකන් ඒකෝතන් හදාලා රේ වාජිලි බඩේහිම් බි ඛෛලික් මීදෙන් කිනායාගේ ලෆ්සේ আদি ඛලේ හලේලව බලාරේ නිකන් ඒ මීහුන්ගේ මච්චබ් බි ඛෛලික ඛලේගේ අස්තම් මෙදවරිකෝ නුවත ඛලේ ගේ හිඟුමුගේ සියවලතම් මෙදවරිකෝ අඩුලබ්බ බලාරේ නෑ වශාරිකුම් ෆිල් අම්බාලි වල් අවලාදි আদি খালি বেয়াবরি ওয়াহে মিহুন্না এমিহুঙ্গে মুদালা মুদালুগায়া এমিহুঙ্গে দারিং দারিং গে দারিং গা বেয়াবরি বিবালারে ওয়াইদুহুম আদি এমি এন এমিস্তাকুন্না hale de nasihat di badar ni ka shaytan ang Allah mengoni khale kurang benum ba kami ale khale ko badar e murad dem mi mun meskina age da zo den er benum kuro ela zo ta khale khale ge lashkar go age astahu ge astahu ege adatam me deri kon adi faage fi avalta ge ado me deri kon ena ge hitak kai ti wadda ache wadda kantak ko balar adi ena ge mudala daringa kale baavri balar nikan adi kale deene nasihatin me hunad di balar masenne te den Allah ikra ma ya'iduhum shaytan illa ghurura shaytana mi yakwa wa'den qur'ane kessem menui kessem menui heo nasihatin ena nu deene miyaka a e ubayin ilmen ko fe bahari demmi oti wahake ki Allah ge uraduma miya kunai mi ge mi tafsira ko de mi ha bod tafsiren nu mi den ha bod tafsir mi ha ke lafzi tafsir mi ge nani den e ge riwayatu ge at tafsir bir riwaya e ban jan ibn kasir fa da tafsir ta mi ya kunin nani ko tan asa ina tafsir mi fota ko mi kuda kuda ta an mati tafsir mi aye ge inde ge nas mi aye ane ilmering kena fende mi hoje kabe hai goto mi sautika kaje ge adon nikam kali akula dana mi baya ko hisa bala ase mi ko sikun takan ala bala mi yakuden ne mi ge mi hiri dafzi mane kofa mi tafsir kiya che kiya che kurwa kiyo kal ene kiran ba ya sanala amata ubaya mehanu diwani ya kurwa noho e oti hadis lugasa ulgen maaf ko devan me aro liya ba aro chadi maaf waswan sar ka fa fa li ren e kan fa hunge nam sar kan edi dennevi eti fuha ven fatum fuha gen da ehen goti eran de mihan namaz ge gasta kunu gena no ba ko ki ema e fu hewe inna allaha tajawaza an ummati al khata wa an nisyan wa mastakurihu alayhi hadis wo tim kale fana ge ummatun allah wani maaf ko de wafe oligen kure ve kan tatta ka handan ten kure kan tatta ka adi majbur ve kure kan tatta fussa de ve نوبان قران کا آتا خلاف قران کا اللہ کرونی وما يلفظ من قول الا لديه رقيب عتيد ابس میہ کو دلوں ابس چ بیرن قران کلیہ کن حاضر و ملائکہ تم وقتن نلیوا وقتن و ملائکہ بکن نلیوا کو تک دلوں بہ بس بیرن قران وقتن لیوا می ارے تار درن وے مثال کہ نہ وقت دین کم اے نہ توبہ و دان مثال کا detin harfahum den kin hada saka tauba ma fursatu de misale ka bagut kulad de kam gawanya e bagut kulu teregena tauba nu ejia den kin hada me har ena adi bagutun liuna ka sta adoren nu tar den nu enno ena hama beenun ira ko be tauba be men maru mu ge kurin e tauba wi ma ena fu hevi gen da ne ji eh او اي بو زمحري رکیه تانه قران کے سبن زمحریرا زمحری رکیه تانه نرکیا کے دی بای وا کمن اے بہور بای روایت اے فینی کے بای کا الفانو کے بای کا دم اے کے تفسیر کے علم میں دار فن فینی کے بای جنن نان عذاب دے بای اے تن اگنا روایت تن رہا میں اس نرکیا لبان وا کویا ابلی حقی کے لا ام لا ان جہنم منکا خالیا ادی کالیا تبا وی می ہن الا نرک فرا لبا ہو شی می ہوتی انکا ابلیس نرکا کے تیرے گوتی نرکا کے اما اے کم مہن اے اکدا کن نو جی تفسیر کا ای جننگ الفانوں ہد دی فواتی اے گمانے کے الفانوں ہن گل مل لی نو لی بہنی کینو نے ইংগেজে মিহার জিন্নিগে আসলু আলিফ দুননারা আলিফান কোড়ক আল্লাহ হেদেই একে মানে কি মানে হুন মানে কেনো হুন মানে আলিফান জি হেজ্জিয়া আর এমি হুন হেদদন ফেদদন মাদাই একে মানে কি মুন গায় গে চেজ্জি হুন কাসরুল নুমানে আকু আর ইনসানা কে সাসলু হেদদেবি মাশিন মাশিন জি হেগেন তাদে বেসবে গেন নুমান ইনসানা একা এনো মাটল্লাম সারকা ফুন্ডা বেসলে দান মিহা এন নু মুরাদ কে আলিফানু আদা গেন দান এমি হুন বেসামা আলিফানু কে আযাব এমি হুন সুরি গেন আ ও বেরশিড় কে মাসলে নেই হুটাস এগে মাতি গে না ঘর ফুলে ইচ্ছে তাই এগে মাতি গে হুটাস মাসলে নেই বাই ফার এবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরশিড় হাত দায় সূরা হরি ইচ্ছে ফরদা দেমি ফহরি একাই ফান ওয়াডা গে নি রাইস দে ফান মিয়া হাদিয়া করে ফরদা এগে হরি সূরা দিরে ইচ্ছে গে সূরা হাদিস হল করে এগে বালি হা বেরশিড় হাত আস এম এ হুটাস মাসলে নেই এ হুটাস মাসলে নেই এ দেন নিদাঙ্গর অন্যার কোথায় মাস্টার নেই ইসবাল আকাশ নিদাঙ্গর কো ইসবাল মাস্টার নেই নিদাঙ্গর অন্যার আইতাঙ্গে হরে বারা নাকি বা মিয়ার শাহাদে কিউন সাবিত এই কুরুসি কিউন এই শাহাদে কি এনে আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম এটা শাহাদে কি এবার এগেন বেশ দালিল করে দালিল নেগে এই সব কি এই অনেক মারু নিদি এই মারুকে আখে কামাং হতি হাদিস কা এম বিমা শাহাদে কি এন ও মিহার মুরাদ কি এম ফাহুকালি মে গে গতু গে মুরাদ কি এগে ফাহুন নুবায় ইচ্ছেন এনা নুকিউ মিহার এনা কালিমা কি আফা হে ও ইচ্ছে কি মুড়িম বেশ এগে ফাহুং না এ খালিমায়া খিলাফ কামেন করে আনো মান কাল আখর কালামিহি এ বাই নাই হাদিস মিয়ার এগে মুরাদা কি কবে এগে মুরাদা কি শাহাদতা খিলাফ এবস কামে শাহাদত ও কালিমা ফাহুং নুহিঙ্গুম এই মুরাদা কি মিয়ার শাহাদা কি মাই না ইসলাম বেবে দেন ইয়া খিলাফ কালিমা নু কিয়া ফিয়া কেনা কুফরে নওয়ানে এন নওয়ান এনা এই কালিমা কে মাচ্চা কেন এনা মারওয়ানে দেঙ্গানে কা কালিমা আদি নু কিউ নাকাস মার কালিমা কিমা এম ওয়াদেতা এ ওয়াদেন ইয়ানি কালিমা কি এম ফাউ কালিমা গদম কালিমা কি জিয়ান স্বর্গ বান্নানে দেন মিসাল কালিমা নু কি আমি হাক মারবি এ না দে তেরা সুন না রকে দানে কে এন সব কি এই আদি কি জে স্বর্গ বান্নানে কামা নু কে জে না রকে দানে ওয়া কেনে তেন নুকিয়ে যে নরকে দান বাহাকে নেই এ মানে কি কুড়ি গে এ না আমল আমল তাং ইসলাহ কম গবাইয়া নুকিও না কাছে গেল মেনেতে এরা খালিমা গে মাতি গে এনা দিরিহুরি এম বেজ্জা মাসের নেই নুকিও না কাস এনা নেই কুফুর গে বেসামালে কফে এম বেজ্জা শাহাদু কালিমা নুকিও না কাস মাসের নেই মিহার মি অন্য কথা কি ফাফ বেরিয়া মিসাল কে কি এজ্জিয়া এনা সরগ বান্না নে ফাফ বেরিয়া কা এমা এ খালিমা আদি নুকিও এই দালিলেন নু এনা সরগ নুন্না নে কামাকা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك